الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله الله أكبر আকবর রব উঠেছে চারপাশে কোথায় আলী আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর রব উঠেছে চারপাশে কোথায় আলী আকবর তাবুর ভিতর কাচ্ছে সবাই কাচ্ছে হুসেন এক পাশে শিশুদেরই আর তো নাদ আসছে ভেসে তার সাথে তাবুর ভিতর কাচ্ছে সবাই কাচ্ছে হুসেন এক পাশে শিশুদেরই আর তো নাদ আসছে ভেসে তার সাথে রাসূলেরই প্রতিচ্ছবি গর্জে উঠে আরেকবার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর রব উঠেছে চারপাশে কোথায় আলী আকবর পিপাসাতে কাতর হয়ে আছে নবীর পরিবার কোরআন কুলে বইছে পানি আটকে রেখেছে সীমা পিপাসাতে কাতর হয়ে আছে নবীর পরিবার কোরআন কুলে বইছে পানি আটকে রেখেছে সীমা মশক হাতে যায় গিয়ে তখন আলী আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর রব উঠেছে চারপাশে কোথায় আলী আকবর যুদ্ধে ক্ষত অবিরত হায় আলী আকবর তীরের উপর তীর এসে আঘাত করে বারবার যুদ্ধে ক্ষত অবিরত হায় আলী আকবর তীরের উপর তীর এসে আঘাত করে বারবার তীরে এসে বলেন বাবা দাও গো পানি একবার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর রব উঠেছে চারপাশে কোথায় আলী আকবর কেঁদে ইমাম হুসেন বলেন এই গো পানি হায় হায় চুষে দেখো জিব্বায় আমার হয়তো পাবে গো সে থায় কেঁদে ইমাম হুসেন বলেন এই গো পানি হায় হায় চুষে দেখো জিব্বায় আমার হয়তো পাবে গো সে থায় বাবার জিব্বা চুষেছিল তখন আলী আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর রব উঠেছে চারপাশে কোথায় আলী আকবর পিপাসাতে কাতর হয়ে আসলো ফিরে ময়দানে যায় গিয়ে মশক নিয়ে ফোরাত নদীর তীর পানে পিপাসাতে কাতর হয়ে আসলো ফিরে ময়দানে যায় গিয়ে মশক নিয়ে ফোরাত নদীর তীর পানে বর্ষা বুকে আঘাত হানে হায় আলী আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর রব উঠেছে চারপাশে কোথায় আলী আকবর আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ ছুটে আসেন শুনে হোসেন কেঁদে বলেন ও নানা আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ ছুটে আসেন শুনে হোসেন কেঁদে বলেন ও নানা তোমার নাতি কি অসহায় দেখে যাও গো একবার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর রব উঠেছে চারপাশে কোথায় আলী আকবর হাঁটু গেড়ে বসেন ইমাম আকবরের ওই বুকেতে বর্ষা তুলে দেখেন চেয়ে কি লেগে আছে তাতে হাঁটু গেড়ে বসেন ইমাম আকবরের ওই বুকেতে বর্ষা তুলে দেখেন চেয়ে কি লেগে আছে তাতে কলিজায় এসেছে যে তার কলিজারি টুকরার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর রব উঠেছে চারপাশে কোথায় আলী আকবর দুহাত তুলে কাঁদেন ইমাম রক্ত মেখে দুহাতে দিনকে বাঁচালেন তিনি আপোষ রেখে তফাতে দুহাত তুলে কাঁদেন ইমাম রক্ত মেখে দুহাতে দিনকে বাজালেন তিনি আপোষ রেখে তোফাতে সেই শোকেতে আজ মোরা করছি মাতম বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রব উঠেছে চারপাশে কোথায় আলী আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রব উঠেছে চারপাশে কোথায় আলী আকবার রব উঠেছে চারপাশে কোথায়